আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দিনটা ভ্যালেন্টাইন ডে, তার মানে বিশ্ব ভালোবাসা দিবস। আজকের দিনে অবৈধ প্রেমিক প্রেমিকারা তাদের অবৈধ আচরণ পেশ করছে বিশ্বের মাঝে, লোকেদের মাঝে নিজেদের প্রেম আবেদন নিবেদন কত রকমের পরিকল্পনা প্রকাশ করছে। ঝিলের ধারে ধারে, নদীর ধারে ধারে, পার্কে পার্কে দেখবেন জোড়া কবুতর জোড়া জোড়া হয়ে বসে আছে, অনেক সময় দেখবেন কাছাকাছি বসে আছে, নিজে নিজের প্রেমিকাকে নিয়ে জড়াজড়ি করে বসে আছে। অশ্লীলতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইউরোপ থেকে ভেসে আসা বন্যা আমাদের দেশেও প্রবেশ করেছে, এবং আমাদের দেশেও লক্ষ্য করবেন যে বিভিন্ন যুবক যুবতী তারা এই প্রেমকে বৃদ্ধি দেওয়ার জন্য অথবা প্রেমের নামে একটা অনুষ্ঠান অথবা একটা উদযাপন করার জন্য তারা লাল গ্রিটিং কার্ড, লাল ফুল ইত্যাদি এক অপরের সাথে বিনিময় করে তারা এই দিবসকে পালন করছে। একজন মহিলা এক যুবতীকে প্রশ্ন করা হলো, এটা তো তুমি মুসলিম মহিলা, তুমি এরকম কেন করছো, এ তো ইউরোপিয়ানরা করে, তোমরা কেন করবে? তো বলছো অসুবিধা কি, তারাও করে প্রেম, আমরাও প্রেম করি। জবাব হলো কি, যে তারা যদি খারাপ করে আমরাও খারাপ করব, তারা ভালো হলে আমরাও ভালো হব, কিন্তু মুসলিম যে তা এটা উচিত নয় যে কাফেরের খারাপ জিনিস দেখে খারাপটাকে গ্রহণ করবে। কিন্তু সমস্যা হলো কি, যে প্রেমটাকে এরা খারাপ ভাবে না, প্রেমটাকে, প্রেম করা কোন খারাপ জিনিস নয়, প্রেম করা কোন অপরাধ নয়, ওরা বলে প্রেম কোন অপরাধ নয়, আমরাও বলি প্রেম অপরাধ নয়, কিন্তু অবৈধ প্রেম নিশ্চয়ই অপরাধ। আল্লাহ তাআলা সেই প্রেম হারাম করেছেন। বলেছিলাম প্রেম দুই প্রকার, পবিত্র আর অপবিত্র। পবিত্র প্রেম কতক্ষণ থাকে, যতক্ষণ হৃদয়ের মাঝে গোপন থাকে, হৃদয়ের মাঝখান থেকে যখন বেরিয়ে মুখে চলে আসে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায় তখন সেই প্রেম কি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র প্রত্যেক জিনিসই অবৈধ এবং হারাম। এইভাবেই আপনি প্রচার মাধ্যমগুলোতে দেখবেন যে আজকের এই দিনটাকে নিয়ে কি বাড়াবাড়ি করছে। ব্যবসায়ীদেরকে দেখবেন যে আজকের দিনটাকে নিয়ে তারা কত রকমের জিনিস, কেক থেকে নিয়ে আপনার গ্রিটিং কার্ড, বিভিন্ন উপহার, ফুল কিভাবে বিক্রি করছে, তাদের একটা লাভ, তাদের লাভ। আর ইন্টারনেট দেখবেন তাহলে তো বলার কিছুই নেই, ইন্টারনেটে ইউটিউব কিংবা ফেসবুক ইত্যাদি যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে অশ্লীলতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। অথচ মহান আল্লাহ আমাদেরকে কাফেরদের অনুকরণ করতে নিষেধ করেছেন, কাফেরদের অনুকরণ করা যাবে না। মহান আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জালেম, যারা কাফের। যদি ঝুঁকে যাও, তাদের অনুকরণ করো, তাদের মত অনুসারে চলো, তাদের দেখা দেখি চলো, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে, তার মানে কোথায় যাবে, জাহান্নামে যাবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আল্লাহ ছাড়া তোমাদের কোন সাহায্যকারী থাকবে না, সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। ওরা নৈতিকতা ও ইসলামের ধ্বংস চায়, কাফেররা কি চায়, নৈতিকতার ধ্বংস চায়, আখলাক চরিত্রের ধ্বংস চায়, আর ইসলামের ধ্বংস চায় সর্বের আগে। মহান আল্লাহ সে কথা খুলেই দিয়েছেন কোরআন মাজিদে, তারা চায় যে তোমরাও কাফের হও যেমন ওরা কাফের হয়েছে, তো ওরা যেমন কাফের তেমনি তোমরাও কাফের হয়ে যাও। আরবিতে একটা প্রবাদ আছে, জামানি বেশ্যা, যে সে চায় সারা দুনিয়ার মেয়েরা কি হয়ে যাক, বেশ্যা হয়ে যাক, সে নিজে কাফের, অতএব সবাইকে কাফের করতে চায়। মহান আল্লাহ বলছেন ফালা তাত্তাখিজু মিনহুম আউলিয়া, তোমরা তাদেরকে বন্ধু বানিয়ে নিও না, তাদেরকে সঙ্গী সাথী বানিয়ে নিও না, যে তারা যা করছে তোমরাও তাই করবে। সুতরাং আল্লাহ তাআলা ওই কাফেরদের অনুকরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইরদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদাররা, তোমরা যদি আহলে কিতাবদের কোন কোন লোকের বা কোন কোন দলের অনুসরণ করো, অনুসরণ করো, তাহলে তোমাদেরকে ইমানের পর, মুমিন হওয়ার পর কাফের বানিয়ে ফেলবে, তোমরা কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর তারা চায় যে তোমরা কাফের হও, তোমাদেরকে কাফের কাফের হয়ে ফিরিয়ে দিতে পারলেই তাদের সুখ। সুতরাং ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমরা কিভাবে কাফের হয়ে যাবে অথচ তোমাদের জন্য, তোমাদের উপরে কি করা হচ্ছে, আল্লাহর আয়াত পাঠ করা হচ্ছে, ওয়া ফীকুম রাসূলু, তোমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে জমে থাকবে, সে রাস্তা পাবে, কি আল্লাহ তাআলা তাকে সহজ পথে, সরল পথের রাস্তা দেখাবেন। উলাইকা ইয়াদউনা ইলান নার, ওরা কি চায়, মুশরিকরা কি চায়, তারা জাহান্নামে নিতে চায়। যেমন শয়তান ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিন নার, শয়তানও চায় যে তার দলবল ডাক আহ্বান করে কি জন্য, জাহান্নামের জন্য, ওরা জাহান্নামের জন্য আহ্বান করে। ওই যে ইন্টারনেট বলুন আর টিভি বলুন আর যাই বলুন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ ইউটিউব ফেসবুক দেখবেন, অশ্লীলতায় ছেয়ে আছে, আর কিভাবে তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করছে। আল্লাহ ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তোমাদেরকে কোন দিকে আহ্বান করেন, জান্নাতের দিকে আহ্বান করেন, মাগফিরা এবং ক্ষমার দিকে, বিইজনে। ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তিনি আল্লাহ তাআলা মানুষের জন্য নিজের নিদর্শন, নিজের আয়াত বর্ণনা করেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। আর শয়তান পেছনে রয়েছে, শয়তান, আর শয়তান হচ্ছে তাগুত নম্বর ওয়ান। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর অশ্লীলতা আদেশ দেয়, তোমরা অশ্লীল হয়ে যাও, অশ্লীলতা প্রদর্শন করো, এটা শয়তান চায়। আর আল্লাহ কি চান, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ কিন্তু বিপরীত চান, আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা দেন। শয়তান কিসের ওয়াদা দেয়, দারিদ্রের ওয়াদা দেয়, দারিদ্রের ভয় দেখায়, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা দেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর বুকে যা আছে তা হালাল রুজি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেহেতু শয়তান কি তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের কাজ কি, ইন্নামা ইয়ামুরুকুম বিসু, খারাপ কাজের আদেশ দেয় কে, শয়তান, ফুসলে ফাসলে প্রলোভন দিয়ে সবসময় নোংরাতে, নোংরামিতে ফেলে। ওয়াল ফাহশা, অশ্লীলতার আদেশ দেয়। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর আল্লাহ সম্পর্কে তাই বলো যা তোমরা জানো না। এই কাতরাত কাতরাতে হয় শয়তানের দ্বারাতে, ওদের অনুকরণে মুসলিমরাও, মুসলিমরাও, ওরা তো কাফের, কাফেররা তো করবেই, কাফেররা চাইবে যে মুসলমানদের এরকম ক্ষতি হোক, কিন্তু তাদের অনুকরণে মুসলিমরাও আব্দুল্লাহ আব্দুর রহমান নাম নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও অ্যাড করছে নিজের ইউটিউবে, নিজের ফেসবুকে, নিজের ফেসবুকে ইউটিউবে অশ্লীল ছবি অ্যাড করছে মুসলমান নাম নিয়ে। কত সুন্দর সুন্দর নাম, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল গফুর, মহিলাদের কত সুন্দর সুন্দর নাম, আমিনা মমিনা, তারা নিজেদের ছবি তো আছেই, নিজেদের অশ্লীল ছবি, নিজেদের মানে বুক খোলা ছবি, বরং আরো কিছু খোলা ছবি তারা অ্যাড করছে, নিজেকে প্রদর্শন করছে ফেসবুকে এবং ইউটিউবে। আর আবেদনময়ী ছবি দেখে যৌনচারিতা নিজেদের নামে প্রচার করছে। এইভাবে তারা ওই ইউটিউবের কি বলে আপনার ইন্টারনেটের মাধ্যমেই তারা প্রেম চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ফ্রি কলের মাধ্যমে, ইয়াহু স্কাইপি ইত্যাদির মাধ্যমে তারা এক অপর যুবক যুবতী কি করছে, প্রেম চালিয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিদিন, আমার প্রত্যেক উম্মতকে পাপ করলো তাকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যে পাপ প্রকাশ করে তাকে আল্লাহ মাফ করবেন না। যে পাপ প্রকাশ করে, পাপ করার পর সেটাকে প্রকাশ করে দেয়, পাপ করলেন, করার পর সেটাকে আপনি অ্যাড করলেন কোথায়, ফেসবুকে বা ইউটিউবে, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেই। আর যদি আপনি ভাবেন যে আমার এই ছবি বা আমি যে নোংরা ছবি আর করছি সে মুসলমানরা দেখবে, আর মুসলমানদের খারাপ, মুসলমানদের যে খারাপ হবার কারণ তা আপনি হবেন আল্লাহ তাআলা, তার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ধমক শুনুন। আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক, প্রচার হোক, যারা চায় যে মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে, মুসলমানদের ঘরে ঘরে অশ্লীলতার প্রচার হোক ইন্টারনেটের মাধ্যমে কিংবা চ্যানেলের মাধ্যমে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আল্লাহ তাআলার ধমক। যারা চায় নিজেদের এই যৌনচারিতার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে মুসলমানদেরকে নষ্ট করতে চায়, ঘরে ঘরে অশ্লীলতা ঢুকিয়ে দিতে চায়, তারা শোনো, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াতে এবং আখেরাতে। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। সুতরাং আল্লাহ তরফ থেকে হুমকি হলো কি, যারা এই যে ঘরে ঘরে অশ্লীলতা প্রচার করছে টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ফেসবুক দিলেই তো সবাই খুলে দেখবে তাই না, আপনার ইচ্ছা না থাকলেও অনিচ্ছাকৃত ভাবে ক্লিক করলেই আপনার অশ্লীলতা সামনে আসছে। আপনি নিজের ফেসবুক খুলতে যাবেন তাতেও দেখবেন যে বিভিন্ন ছবি এমনি এসে গেছে। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও মুসলমানদের মাঝে অশ্লীল জিনিস ছড়িয়ে যাচ্ছে, অনায়াসে ছড়িয়ে যাচ্ছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে যদি শাস্তি থেকে বেঁচেও যায় কোন রকম, যেহেতু তাদের সরকার তাদের সাথ দেয় অথবা তাদেরকে ধরা ধরে নেয়, ধরা পড়ে না, কিন্তু আখেরাতে বাঁচার কোন উপায় থাকবে না, কোন উপায় নেই, আখেরাতে জবাবদিহি করতেই হবে এবং এর জন্য শাস্তি ভোগ করতেই হবে। বিভিন্ন ব্যভিচারের ছবি, সমমৈথুনের ছবি, পুরুষে পুরুষে মিলন, তারপরে স্ত্রীতে স্ত্রীতে মিলন কিংবা স্ত্রী পুরুষে মিলন, বিভিন্ন ছবি প্রকাশ্যে দেখানো হচ্ছে, আর অনেক মুসলমান অনিচ্ছা সত্ত্বেও তা দেখছে, আর যারা ইচ্ছা করে দেখছে তারা তো দেখছেই। সুতরাং এই যে অশ্লীলতার প্রচার ও প্রসার এমন ভাবে বেড়ে গেছে, তার জন্য আল্লাহ তাআলার হুমকি হলো, লাহুম আযাবুন ফিদ দুনিয়া, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে কঠিন শাস্তি, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়াতে শাস্তি কি জানেন, অশ্লীলতা একটা কঠিন শাস্তি হলো, আল্লাহ তাআলা মানে যত যুগ যাবে, যত জামানা যাবে, নতুন নতুন রোগ সৃষ্টি করবেন, এমন এমন রোগ সৃষ্টি করবেন যা আগে ছিল না। যেমন ব্যভিচারের যে এক্স রোগ, ব্যভিচার করার ফলে এক্স রোগ আগে ছিল, বাপদাদারা জানতো বা আগে কেউ জানত, চোদ্দ পুরুষ জানত না, কিন্তু নতুন রোগ চলে এলো কি এডস, এরপরও এমন রোগ আসবে যে এডস থেকেও হয়তো খারাপ হবে যা কেউ জানত না। কিসের জন্য এটা, অশ্লীলতার প্রচার প্রসার হওয়ার জন্য। এটা হাদিসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, যে জাতির মধ্যে অশ্লীলতা বাড়বে, বৃদ্ধি পাবে, সেই জাতির মধ্যে আল্লাহ এমন রোগ দেবেন যে রোগ আগে ছিল না। সুতরাং দুনিয়া আখিরাতে শাস্তি এবং দুনিয়াতেও শাস্তি। আল্লাহ তাআলা আমাদের জন্য সমস্ত রকমের অশ্লীলতাকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আইসো আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ কি কি হারাম করেছেন, পড়ে শোনাই কি কি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিনাম নিমলাক, খাওয়ার ভয়ে, খাদ্য খেতে দেওয়ার ভয়ে সন্তান হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে খেতে দিই তাদেরকেও খেতে দেব, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর অশ্লীলতার নিকটবর্তী হইও না প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, গোপনে, প্রকাশ্যে অথবা গোপনে যে সমস্ত অশ্লীলতা আছে তার নিকটবর্তী হইও না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যে নাফস, যে আত্মা, যে প্রাণকে হত্যা করা আল্লাহ নিষেধ করেছেন সে প্রাণ হত্যা করো না, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা এই ওসিয়ত করছেন, তোমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে নবী তুমি বলো যে আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত রকমের অশ্লীলতা হারাম করেছেন, ওয়াল ইসমা পাপাচার, পাপ আল্লাহ তাআলা হারাম করেছেন আল বাদিয়া বিগাইরি হক, আর বিদ্রোহকে অন্যায়ভাবে বিদ্রোহকে তিনি হারাম করেছেন। ওয়া আনতুশরিকু বিল্লাহ মা লা ইউনাজ্জিল বিহি সুলতানা, যার কোনো দলিল নেই, বিনা দলিলে তোমরা আল্লাহ শরীক করবে, এটাও তিনি হারাম করেছেন। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলাম, আল্লাহ আর আল্লাহ সম্পর্কে যা জানো না তুমি তাই বলবে, এটাও হারাম করেছেন। ওরা মুসলিমদের বিরুদ্ধে নানা অপবাদমূলক ও অপমানজনক খবর প্রচার করছে টিভিতে এবং ইন্টারনেটেও, বিভিন্ন রকমের মুসলিমদের বিরুদ্ধে যদি কোন কাফের খবর নিয়ে আসে, তাহলে চোখ বন্ধ করে আকাশের ওহী মনে করে বিশ্বাস করো। বিবিসি লন্ডন বলেছে, অমুক জায়গা থেকে বলেছে, অমুক ইন্টারনেট অমুক ওয়েবসাইট থেকে বলেছে, বাস চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও, কারণ সেটা কাফের খবর, তাই না? ফাসেকের খবর বিচার করতে হবে, আর কাফের খবর বিচার করতে হবে না। খবরদার, এইসব খবরের কান দিও না। কি সমস্যা হবে? অজ্ঞানতবশত এমন এক জাতিকে তোমরা আঘাত করে বসবে, অতঃপর তোমরা যে যা করেছ তার উপরে লজ্জিত হবে। সুতরাং আন্দাজে কাউকে শুনেই ভেবো না যে সে খারাপ, শুনলে যে অমুক খারাপ তো তাকে খারাপ ভাবলে, খবরদার এরকম ভেবো না, বিশেষ করে নিজের জাতি। ওই যে দেখেছেন কোড়াল, কোঠার জানেন, কোঠার কোঠার কোড়াল জানেন কিসের হয়? কিসের হয়? লোহার হয়। লোহা কি কাটতে পারে? যতক্ষণ না তার পেছনে একটা গাছ কাটছে, এক কুঠার গাছ কাটছে, ঠিক আছে? তো গাছ বলছে, ভাই লোহা তুমি তো আমার জাতি নও, তুমি আমাকে কাটছো কেন? বলছে, তোমার জাতি যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি তোমাকে কাটতে পারতাম না। তোমারই জাত, দেখো আমার পিছনে লাগা আছে, আমার পেছনে লাগানো আছে তোমার এই জাত, সেই জাত ভাই আমাকে সাহায্য সহযোগিতা করছে বলেই আমি তোমাকে কাটতে পাচ্ছি। বড় দুঃখের বিষয়, মুসলমানরাও আর চোখ বন্ধ করে উঠে পড়ে লেগেছে এই নেট আর ফেসবুক আর যাই বলেন, তারাও এই শ্রেণীর মানে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নানা বিষ উদ্গারণ করছে। আর শুধু তাই নয়, আমাদেরও জাত ভাই, এক জাত ভাই রয়েছে যারা মুসলমান হয়ে ওর অন্য মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে নেটে ছাড়ছে, কাফের ফতোয়া দিয়ে নেটে ছাড়ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরিন ক্বালা লিআখিহি কাফির, কিম্বা আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যদি কোন মুসলিম তার মুসলিম ভাইকে কাফের বলে তাহলে দুজনের মধ্যে একজন কাফের। যাকে কাফের বললো সে যদি সত্যি কাফের হয় আল্লাহর কাছে তাহলে ঠিক আছে, যদি কাফের না হয় কে কাফের হবে? বক্তা কাফের, যে কাফের ফতোয়া দিচ্ছে সে কাফের। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখবেন অমুক কাফের তমুক কাফের লেখা আছে, কে লেখা আছে বলা হচ্ছে, কে বলছে কাকে বলছে, সে মুফতি, যদিও মুফতি বলে, সে মুফতি হচ্ছে হোক চাই না হোক, সাধারণ লোক হলে তার কোন ব্যাপারই নেই, অপরকে কাফের বলতে কোন দ্বিধা করে না। জেনে রাখো, সে যদি কাফের না হয় তুমি কাফের। সুতরাং চট করে কাউকে কাফের বলার আগে, হ্যাঁ লামাজহাবি কাফের, অমক কাফের, অমক জামাত কাফের, অমক এই কাফের, অমক সেই কাফের, আরে কাফের বলা এত সহজ না, কাফের বলা এত সহজ কাজ না, বিশাল কঠিন কাজ। আমরা আন্দাজে বলতে পারি, মানে কাউকে নির্দিষ্ট না করে বলতে পারি যে নামাজ পড়ে না সে কাফের, কিন্তু জাইনাল নামাজ পড়ে না অতএব সে কাফের বলা যাবে না, এরকম বলা কঠিন। খুব যাচ বাচ করে বিচার করে তারপরে বলা যাবে সে, সে সব সবারই কাজ না, সে কাজীদের কাজ, মুফতিদের কাজ, যে সে খালি মুখ ফুলিয়ে বলে দিল, হ্যাঁ গালি দিয়ে দিল, গালি যখন দেওয়া হয় কাউকে, গালি যখন কাউকে দেওয়া হয় তখন আকাশে চড়ে, আর আকাশ থেকে আকাশে জায়গা হয় না, ফিনিচে নেমে আসে, যাকে গালি দেওয়া হয় তার কাছে যায়, সে যদি গালি খাওয়ার যোগ্য হয় তো গালি তাকে লেগে যায়, যদি যোগ্য না হয় ফিরে আসে কার কাছে, টম জেরির কার্টুনের মতো, হ্যাঁ টম জেরিকে মারতে যায় তাই না, জেরি তখন জেরিকে না লেগে ঘুরে এসে টমকেই লাগে তাই না, এইরকমই যখন আপনি কাউকে গালি দেবেন, সে গালি খাওয়ার হকদার না হলে ওই গালি কাকে লাগবে, হ্যাঁ ওই গালি আপনাকেই লাগবে যে গালি আপনি দিচ্ছেন। আসলে তো ইন্টারনেট তো ফাঁকা ময়দান, ধরা তো উপায় নেই, কে কোথেকে গালি দিচ্ছে, ছদ্মনাম না কি নাম, আসল নাম দেয় কিনা ঠিক নেই, নিজের ছবি দেয় কিনা ঠিক নেই, একটা ছদ্মনামে দিল গালি বাস, কিন্তু তুমি মানুষের কাছে বেঁচে যাবে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে বাঁচতে পারবে না, আল্লাহর কাছে বাঁচতে পারবে না, ধরা খাবেই, আর তার হিসাব তোমাকে লাগবে, ওই গালি তোমাকে গেই লাগবে, অবশ্যই লাগবে। সুতরাং শেষকালে শেষ কথা আপনাদেরকে বলছি, মুসলমানদেরকে বলছি, লাতুবলাগুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, হে মুসলমানরা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় ফেলা হবে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদে এবং তোমাদের নিজেদের আত্মাতেও, নিজের প্রাণেও, প্রাণ নিয়েও তোমাদেরকে ধন সম্পদ ও প্রাণ নিয়ে তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল লাযিনা আশরাকু আযান কাসীরা, আর অবশ্যই অবশ্যই শুনবে আহলে কিতাবদের কাছ থেকে, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, যে ইহুদিরা কত চ্যানেল, নোংরা চ্যানেল ছড়াচ্ছে আরবের ভিতরে, এই কথা আপনারা জানেন তো, অবশ্যই অবশ্যই তোমরা জানবে, পাবে, শুনবে ওই আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে, পৌত্তলিকদের কাছ থেকে নানা রকম গালি শুনবে, নানা রকম অপবাদ শুনবে, তোমাদের কষ্ট হবে না? হবে না, কষ্ট অবশ্যই হবে। তো শোনো, ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যাবতীয় অশ্লীলতা থেকে বেঁচে থাকি এবং পাশ্চাত্যের অন্ধ অনুকরণ থেকে দূরে থেকে সমস্ত অশ্লীলতা আমাদের নিজেদের পরিবেশ থেকে দূর করি।